হে রাসুল, তোমার দেখানো আলোকিত পথে আজ আমি সাহসী পথিক। তুমি আলোর দিশারী হয়ে জীবনের সকল দুঃখ ব্যথা মুছে দিয়ে এনে দিলে সুখের ফাগুন। তুমি এনে দিলে জীবনে সুখের ফাগুন, মুছে দিলে কালিমা হৃদয়ে সকল আগুন। তুমি এনে দিলে জীবনে সুখের ফাগুন, মুছে দিলে কালিমা হৃদয়ে সকল আগুন। তুমি এনে দিলে জীবনে সুখের ফাগুন। ভুল পথে ছিলাম আমাকে তুমি পথ দেখালে, জীবনে আবার আলো এনে দিলে। ভুল পথে ছিলাম আমাকে তুমি পথ দেখালে, জীবনে আবার আলো এনে দিলে। কোন সে পাপের ভুলে পুড়েছিল মন, পুড়েছিল মন, তুমি এনে দিলে জীবনে সুখের ফাগুন। মুছে দিলে কালিমা হৃদয়ে সকল আগুন, তুমি এনে দিলে জীবনে সুখের ফাগুন। হীরা পেলে কাঁচ তুলে আধারে আমি পথ ভুলেছি, অবশেষে তোমাতেই ফিরে এসেছি। হীরা পেলে কাঁচ তুলে আধারে আমি পথ ভুলেছি, অবশেষে তোমাতেই ফিরে এসেছি। কোন সে পাপের পথে কেটেছিল ক্ষণ, কেটেছিল ক্ষণ, তুমি এনে দিলে জীবনে সুখের ফাগুন। মুছে দিলে কালিমা হৃদয়ে সকল আগুন, তুমি এনে দিলে জীবনে সুখের ফাগুন।